الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة وقال رسول الله صلى الله عليه وسلم ولزوجتك عليك حق أو كما قال عليه الصلاة والسلام. حضرت علماء کرام, محترم حاضرین, আমার পর্দার আড়ালে বসা মা বোনেরা, আপনারা হয়তো বিজ্ঞাপনে দেখে থাকবেন এই অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর হক, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে অপরে অপরের কাছে কি প্রাপ্য, কার কাছে কার কি অধিকার, এটা হল আমার এখনকার আলোচ্য বিষয়। এ বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার আছে, স্ত্রীদের অধিকার আছে পুরুষদের প্রতি, স্বামীদের প্রতি, যেমন ভাবে স্বামীদের অধিকার আছে স্ত্রীদের প্রতি। মহতরম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, এর অর্থ হল নারীদের অধিকার আছে পুরুষদের উপর, স্ত্রীদের অধিকার আছে স্বামীদের উপর, যেভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপর, যেভাবে স্বামীদের অধিকার আছে স্ত্রীদের উপর। কি অধিকার কার, কার উপর কার কি অধিকার, স্বামীর উপর স্ত্রীর কি কি অধিকার, স্ত্রীর উপর স্বামীর কি কি অধিকার, তা হাদিস থেকে চয়ন করে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। সর্বপ্রথম স্ত্রীর উপর স্বামীর অধিকার প্রতিষ্ঠিত হয় না, সর্বপ্রথম স্বামীর উপর স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত হয়। তাই দেখা যায় পবিত্র কোরআনে আল্লাহ স্বামীর অধিকারের কথা আগে বলেননি, স্ত্রীর অধিকারের কথা আগে বলেছেন, লাহুন্না শব্দটা আগে বলেছেন, যার দ্বারা স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত, আলাইহিন্না শব্দটা পরে বলেছেন, যার দ্বারা পুরুষের অধিকার প্রতিষ্ঠিত। আমাদের বর্তমান সমাজে যারা যারা নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেন, তাদেরকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা তো সমান অধিকারের কথা বলে, আল্লাহ তো কোরআনে স্ত্রীকে অগ্রাধিকার দিলেন, পুরুষের অধিকারের কথা আগে বলেননি, আল্লাহ নারীর অধিকারের কথা আগে বলেছেন। এমনকি বাস্তবেও যখন একজন স্বামী তার স্ত্রীর অধিকারগুলি আদায় করবে, তারপরেই তার স্ত্রীর উপর তার অধিকার প্রতিষ্ঠিত হবে। কিভাবে লক্ষ্য করুন, যখন একজন পুরুষ একজন নারীতে একটা দাম্পত্য জীবন গড়া হয়, একজন পুরুষের সাথে যখন একজন নারীর বিয়ে হয়, দুজন নারী পুরুষ যখন পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন সর্বপ্রথম যে অধিকার স্বামীর প্রতি স্ত্রীর যে অধিকার প্রতিষ্ঠিত হয় সেটা হল তার মোহরানা। স্বামীর পক্ষ থেকে এক তরফাভাবে স্ত্রীকেই মোহরানা প্রদান করতে হয়, এবং সেটা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন ফরজ। আল্লাহ বলেন, লাকাদ আলিমনা মা ফরজনা আলাইহিম ফি আজওয়াজিহিম, স্বামীদের জন্য আমি ফরজ করে দিলাম স্ত্রীদের মোহরানা আদায় করা। যে সম্পূর্ণ একতরফাভাবেই স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে সর্বপ্রথম তার অধিকার দিতে হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে, যেটাকে ইসলামের পরিভাষায় মোহর বলা হয়। এটা স্ত্রীর অধিকার স্বামীর উপর, যতক্ষণ পর্যন্ত স্বামী তার স্ত্রীর মোহর আদায় করবে না ততক্ষণ পর্যন্ত স্ত্রীর অধিকার তাকে স্বামীকে তার গায়ে স্পর্শ করতে দেবে। আংশিকভাবেও যদি কোনো স্বামী তার স্ত্রীর মোহর আদায় করে না, তাহলে স্ত্রীর অধিকার আছে স্বামীকে নিষেধ করার, আমার গায়ে আপনি স্পর্শ করতে পারবেন না, আপনি আমার অধিকার আদায় করেন। তাহলে কার অধিকার আগে প্রতিষ্ঠিত হল? স্ত্রীর অধিকার আগে প্রতিষ্ঠিত হল। স্বামী যখন স্ত্রীর মোহরের অধিকার আদায় করবেন, তখনই স্বামী তার স্ত্রীর গায়ে স্পর্শ করার অধিকার পাবে। যতক্ষণ পর্যন্ত স্বামী তার স্ত্রীর মোহরের অংশবিশেষ আদায় করবেন না, ততক্ষণ পর্যন্ত স্ত্রীর গায়ে শুইবারও অধিকার পাবেন। পরিষ্কার হয়ে গেল যে স্বামী স্ত্রীর পরস্পরের দায়িত্ব এবং অধিকারের মধ্যে স্ত্রীর অধিকার আগে প্রতিষ্ঠিত হলে পরেই পরবর্তীতে স্বামীর অধিকার প্রতিষ্ঠিত হয়। এক নম্বর অধিকার স্ত্রীর স্বামীর প্রতি মোহর আদায় করা। দুই নম্বর অধিকার সারা জীবনের খুরাকির ব্যবস্থা করা। স্বামী সারা জীবন বর স্ত্রীর খুরাকির ব্যবস্থা করতে হবে, খানা পিনার জোগাড় করে দিতে হবে। এই জন্য স্বামীকে পুরুষদেরকে রুজি রোজগারে শ্রম খাটার দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনে, নারীদেরকে রুজি রোজগারে শ্রম খাটার দায়িত্ব কোরআনে দেওয়া হয়নি। তার কারণ, নারীদেরকে ইসলামী বিধানে এমন কতগুলি দায় দায়িত্ব দেওয়া হয়েছে যেগুলি কোনো পুরুষের পক্ষে পালন করার উপায় নাই। যেমন একতরফাভাবে নারীদেরকেই মাসিক ঋতুস্রাবের ঝামেলা পোহাতে হয়, এই দায়িত্ব কোনো পুরুষের জীবনে নাই। প্রত্যেকটা সন্তান নারীর গর্ভেই ধারণ করতে হয়, কোন পুরুষের এই দায়িত্ব নাই। প্রতিটি সন্তানের প্রসব কষ্ট একতরফাভাবে নারীকেই সহ্য করতে হয়, এই দায়িত্ব কোন পুরুষের নাই। প্রতিটি সন্তানকে লালন পালনের কষ্ট একতরফাভাবে নারীকেই সহ্য করতে হয়, এই দায়িত্ব কোন পুরুষের নাই। সুতরাং এতগুলি দায়িত্ব যে একতরফাভাবে নারীদেরকে দেওয়া হল, এর ভিতর দিয়া নারীদের উপার্জনে শ্রম খাটার সময় কোথায়, সুযোগ কোথায়? এজন্য এত সব দায়িত্ব যেহেতু সৃষ্টিগতভাবে আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র নারীদেরকে দেওয়া হয়েছে, তাই উপার্জনে শ্রম খাটার দায়িত্ব একতরফাভাবে পুরুষকেই দেওয়া হয়েছে। এজন্য স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকারের মধ্যে স্বামীর প্রতি স্ত্রীর দুই নম্বর অধিকার, স্ত্রী শুধু উপার্জন করবে না স্বামী শুধু উপার্জন করবে, আর স্ত্রী পাবে স্বামীর উপার্জনে বুক দখলের অধিকার। উপার্জনের দায়িত্ব স্বামীর, আর স্বামীর উপার্জিত সম্পদে বুক দখলের অধিকার হল স্ত্রীর। কোনটা দায়িত্ব আর কোনটা অধিকার, এর পার্থক্য বোঝার মতো অনুভূতিও যেন মনে হয় আমাদের সমাজের তথাকথিত বুদ্ধিজীবীদের মাথায় জাগে না। তারা উপার্জনের দায়িত্বটা নারীর গায়ে চাপিয়ে দিয়ে পুরুষের সমান অধিকার দিলাম বলতে চায়। উপার্জনে শ্রম খাটা অধিকার নয়, উপার্জনে শ্রম খাটা দায়িত্ব। উপার্জিত সম্পদ বুক করা হল অধিকার, উপার্জন হল দায়িত্ব আর উপভোগ হল অধিকার। দায়িত্বটা দেওয়া হয়েছে পুরুষকে, উপার্জন করবে পুরুষ, অধিকার দেওয়া হয়েছে নারীকে, পুরুষের উপার্জিত সম্পদ শুধু উপভোগ করবে নারীরা। ততদিন পর্যন্ত একটা নারীর বিয়ে না হয় ততদিন পর্যন্ত তার বাবা শুধু উপার্জন করবে, আর মেয়ে শুধু বাবার উপার্জিত সম্পদ উপভোগ করবে। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত সারা জীবন ভর স্বামী শুধু উপার্জন করবে, আর স্ত্রী স্বামীর উপার্জিত সম্পদ শুধু উপভোগ করবে। কোনটা দায়িত্ব আর কোনটা অধিকার, আমাদের বুদ্ধিজীবীরা সব একাকার করে ফেলছেন, সব জোগা কিছুরই পাকিয়ে ফেলছেন। একটা হলো দায়িত্ব আর একটা হলো অধিকার। বলুন উপার্জনে শ্রম খাটাটার নাম কি, অধিকার না দায়িত্ব? এটা কার? পুরুষের। আর উপার্জিত সম্পদ বুক করাটা কি, দায়িত্ব না অধিকার? এটা কার? মহিলা। সুতরাং সারা জীবন ভর উপার্জনের দায়িত্ব ইসলামের বিধান মতে পুরুষের উপর অর্পিত, আর পুরুষের উপার্জিত সম্পদে বুক দখলের অধিকার নারীর জন্য প্রতিষ্ঠিত। আমাদের বর্তমান সমাজের বিশেষত মুসলমান মহিলাদের বিষয়গুলি ভালো রকম জানার বুঝার দরকার। কোন স্ত্রীকে যদি তার স্বামী বলে যে একটা অফিসে আমি চাকরি করি 5,000 টাকা বেতন পাই, আর একটা অফিসে তুমি চাকরি করো আরো 5,000 টাকা বেতন পাবে, আমিও উপার্জন করি তুমিও উপার্জন করো, এমত অবস্থায় এইরকম প্রস্তাব কোন স্ত্রীকে যদি তার স্বামী করে, স্ত্রী বুদ্ধিমতী হইলে স্ত্রীকে ইসলাম কি অধিকার দিয়েছে এটা নারীর জানা থাকলে সাথে সাথে স্বামীর মুখ বরাবর বলে দিতে পারবে, ঠিক আছে আপনি যেমন একটা অফিসে চাকরি করে 5,000 টাকা উপার্জন করবেন, আমিও আর একটা অফিসে চাকরি করে আরো 5,000 টাকা উপার্জন করবো, ভালো কথা। ঠিক তেমনি ভাবে একটা সন্তান যেভাবে আমার পেটে ধারণ করব, আর একটা সন্তান আপনার পেটে ধারণ করু, আমার পেটে সন্তান ধারণ করার সময় আপনি থাকবেন বিশ্রামে, আপনার পেটে সন্তান ধারণ করার সময় আমিও থাকবো বিশ্রামে, এই কথা মুখ বরাবর বলে দিতে পারবেন ওই সমস্ত নারীরা, যে সমস্ত নারীদের জানা থাকবে আপনাদেরকে ইসলাম কতটুকু অধিকার দিয়েছে। তাই মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাহুন্না শব্দটা আগে বলেছেন, নারীর অধিকার আগে, আলাইহিন্না শব্দটা পরে বলেছেন, পুরুষের অধিকার পরে, আগে পুরুষের উপর নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়, তারপরে নারীর উপর পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মোহর দিতে হয়, দ্বিতীয় পর্যায়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে সারা জীবনের খোরাকি দিতে হয়, তৃতীয় পর্যায়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে সারা জীবনের পোশাক দিতে হয়। চতুর্থ পর্যায়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে সারা জীবন যাপনের জন্য বাড়িঘর দিতে হয়। পঞ্চম পর্যায়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মান সম্মানে বসবাস করার এবং হালাল পথে চলার মতো, জাহান্নাম থেকে বাঁচার পথে চলার মতো, জান্নাত লাভ করার পথে চলার মতো ব্যবস্থা দিতে হয়। এটা স্বামীর উপর ফরজ। এই পাঁচটা অধিকার স্ত্রীর স্বামীর উপর প্রতিষ্ঠিত হলে পরে, স্বামী যখন স্ত্রীর মোহরানা আদায় করে দেবে, স্বামী যখন স্ত্রীর যথারীতি খুরাকি দিয়ে যাবে, স্বামী যখন স্ত্রীর যথারীতি পোশাক দিয়ে যাবে, স্বামী যখন স্ত্রীকে মান সম্মানের সাথে বসবাস করার বাড়িঘর দিবে, স্বামী যখন স্ত্রীকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেবে, তখন স্ত্রীর উপর স্বামীরও কতগুলি অধিকার প্রতিষ্ঠিত হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, কার অধিকার আগে? নারীর অধিকার আগে, স্বামীর উপর স্ত্রীর অধিকার আগে। তাই আল্লাহ লাহুন্না শব্দটা আগে বলেছেন, স্ত্রীর অধিকার আগে, স্বামীর অধিকার পর। এবার আমরা বোঝার চেষ্টা করি, আমাদের বর্তমান সমাজে নারীদের লুক দেখানো দরদির অভাব নাই, লুক দেখানো দরদি, এরা নারীদের দরদি সেজেছে, এরা নারীদের অধিকার চায়, এরা নারীদের অধিকারের জন্য আন্দোলন করে, আর বলে নারী পুরুষের সমান অধিকার চায়। আমি জিজ্ঞেস করি, এ পর্যন্ত আমার যে কথাগুলি আপনারা বুঝতে পারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বিধান মতে, ইসলামী আইন মতে নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না অগ্রাধিকার? যেখানে আল্লাহ দিলেন অগ্রাধিকার, সেখানে তোমরা সমান অধিকার চাও? তোমরা নারীর অধিকার রক্ষাকারী না নারীর অধিকার ধ্বংসকারী? এই সমস্ত সুগানদারীদেরকেই দেখা যায়, স্ত্রীর জীবনের প্রথম অধিকারটাই আদায় করে, স্ত্রীর জীবনের সর্বপ্রথম অধিকার হল তার মহর। আল্লাহ কুরআনে বলেন, এটা আমি ফরজ করে দিয়েছি, স্বামীদের পক্ষ থেকে স্ত্রীর জীবনের প্রথম অধিকার মহর আদায় করা ফরজ। সুতরাং যে স্বামী তার স্ত্রীর সমুদয় মহর আদায় করবে না, সে ফরজ লঙ্ঘনের গুণাগার হয়ে হাসরের মাঠে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। এই সমস্ত তথাকথিত নারীবাদীরা কতজন স্ত্রীর মহর যথাযথভাবে আদায় করে? কাবিনে লেখাইয়া রাখে 9,09,999 টাকা, 1,00,000 দেন। জিজ্ঞাসা করলাম একদিন একজন এইরকম কাবিন লেখা নেওয়ালাকে, তুমি 9,09,999 টাকা মোহর কাবিন লেখাইলে, এত টাকা তুমি পরিশোধ করবে কিভাবে? আমাকে বলে, এইগুলি পরিশোধ করতে হয় না। আমি জিজ্ঞাসা করলাম, পরিশোধ করতে হয় না তাহলে লেখাইলে গেল? কয় ফর ফ্যাশন অনলি, খালি একটা বাহাদুরি দেখাইবার জন্য। এইরকমের বাহাদুরি যারা দেখাও, যারা কাবিনে স্ত্রীর মোটা অঙ্কের মোহরানা লেখাও, পরিশোধ করার দরকারই মনে করো না, তোমাদের সম্পর্কে এই হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার বিয়েতে এমন একটা মোহর ধার্য করে বিয়ে করে যা পরিশোধ করার ইচ্ছাই নাই তার, এই লোকটা যতদিন তার বিবির সাথে মিলামিশা করবে ততটা জিনার গুণা তার আমল্লামায় লেখা হবে। সুতরাং ফ্যাশন ইচ্ছা মতে করো, আল্লাহর রাসূলের ঘোষণা, যেই ব্যক্তি তার স্ত্রীর মোহর আদায় করার ইচ্ছা রাখে না, এই ব্যক্তি যতবার তার বিবির সাথে মিলামিশা করবে ততটা জিনার গুণা তার আমল্লামায় লেখা হবে। কোথায় গেল তোমাদের নারীর অধিকার আদায়ের আন্দোলন? কোথায় গেল তোমাদের নারীর অধিকার আদায়ের স্লোগান? এইগুলি দুঃখাবাদী ছাড়া আর কিছু নয়। সমাজের মুসলমান নারীদের চোখে দুনাফরা দিয়ে তাদেরকে ঠকানো চারার চক্রান্ত চারা, ঠকানোর চক্রান্ত চারা আর কিছু নয়। এই জন্য আমি অনুরোধ করে বল, আমাদের সমাজের যে সমস্ত পুরুষ ভাইয়েরা স্বামী হয়েছেন, স্ত্রীর অধিকারী হয়েছেন, বিবি গ্রহণ করেছেন, দাম্পত্য জীবনে আপনার উপর সর্বপ্রথম ফরজ যে পরিমাণ মোহর বিয়েতে ধার্য করেছিলেন, ষোলো আনাটা খুশি মানে পরিশোধ করে দিন। খুশি মানে চাপাচাপির মাধ্যমে পরিশোধ হয় না, মাফ হয় না। অনেক সময় দেখা যায়, আমার বাস্তব জীবনে দেখেছি, একটা লোকের আমি একদিন জিজ্ঞাসা করলাম যে তুমি কি তোমার স্ত্রীর যাবতীয় মোহর আদায় করেছ? সে বলে আদায় করতে হয়নি। আমি বললাম আদায় করতে হবে না কেন? বলে আসে না মাসালা, একটা স্ত্রী যদি মাফ করে দেয় তাহলে আদায় করতে হয় না। আমার স্ত্রী আমাকে মাফ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে মাফ করল? ওই বাসর করেই যখন আমার পাশে তাকে দেওয়া হল, তখন আমি তাকে বললাম তোমারে আমি স্পর্শ করব না, শুইব না, যদি কাবিনেট থেকে মাফ না করো। কেতনা বড় ডাকাত হলে বাসর করে বিবিকে এমন কথা বলতে পারে? এ কত বড় ডাকাত! বাসর করে বিবি রে ভাই তোরে শুইতাম না, যদি মোহরের টেকা মাফ না করো। ভাই এই কথা বলা মাত্রই সে আমাকে মাফ করে দিয়েছে। আমি জিজ্ঞাস করি আপনাদেরকে, মাফ করেছে, মাফ করেছে না ডাকাতি করেছে? ডাকাইতে নয়, এই ডাকাইতের অবস্থা হইল ওই ডাকাইতের মতো, যে ডাকাইতে রাস্তার মধ্যে এক লোকের বুকের মধ্যে ছুরি ধরে দিয়া তার পকেটের সবগুলি টাকা লুটতে নিয়ে গেছে। এরপরে ওই লোকটারে কয়, তোর টাকাগুলি যে আমি নিলাম, তোর কোন দাবি দেওয়ার হইছে কিনা বল। তখন সে প্রাণের ভয়েই বলে দিল, না কোনো দাবি দেওয়া নাই। ওইটা হইল আওয়ারের ডাকায়, আর এটা হইল বাসারের ডাকায়, ডাকাই এইভাবে ডাকাতের দল বিবির কাছ থেকে চলে বলে কৌশলে চাপের মুখে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে মাফের নামে এই বিবির প্রথম অধিকার মোহরের টাকাটা পর্যন্ত ডাকাতি করে নিয়ে যায়, আর রাস্তায় নেমে নারীর পুরুষের নারীর অধিকার আদায়ের সুগান দেয়। দুঃখাবাদী আর বাট পারি আর কাকে বলা যেতে পারে? তাই আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন, ওয়াতুহুন্না সাদুকাতিহিন্না নিহলা, মুলামুলি চাপাচাপি নয়, খুশি মানে তোমাদের স্ত্রীদের মোহর আদায় করে দাও। কত পরিষ্কার ভাষায় এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, স্ত্রীদের মোহর আদায় করা তোমাদের জন্য ফরজ করে দিলাম। আরেক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, খুশি মানে স্ত্রীদের মোহর আদায় করে দাও। কাজেই কোন স্ত্রীও যদি তোমার কোন চাপাচাপি ছাড়া, কোন রকমের চাপ সৃষ্টি ছাড়া, কোন রকমের লজ্জায় ফেলা ছাড়া সম্পূর্ণ খুশি মানে যদি কোন স্ত্রী তার স্বামীকে বলে, আমরা দুজন মিলে মিশে সংসার চালাব, আমি আপনার কাছ থেকে এই টাকাগুলি নিয়ে, আমার তো খরচের আলাদা কোনো খাত নাই, তাই আমি সন্তুষ্ট হয়ে আপনাকে মাফ করে দিলাম, তখনই শুধু মাফ হতে পারে। এছাড়া কোন পরিস্থিতির শিকার বানিয়ে কোন রকমের চাপ সৃষ্টি করে মাফ নেওয়ার বাহানা করার মানি হল ডাকাতি করা। আমাদের সমাজের তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবীরা পর্যন্ত বাসর করে বিবিদের মোহরের টাকাটাও ডাকাতি করে নিয়ে যায়। এটাই হল দাম্পত্য জীবনে স্বামীর উপর স্ত্রীর সর্বপ্রথম অধিকার। বুঝে থাকলে বলুন, দাম্পত্য জীবনে স্বামীর উপর স্ত্রীর সর্বপ্রথম অধিকারটা কোনটা? এই সমাজের কতজন মুসলমান আদায় করেছে? এদেরকে হাসরের মাঠে যে সমস্ত স্বামীরা বিবিদের মোহর আদায় করে না, দুনিয়াতে জীবনযাপনের স্বার্থে, সুখে শান্তিতে জীবনযাপনের স্বার্থে স্ত্রী মুখ খুলে কিছু বলে না, কিন্তু হাসরের মাঠে এই সমস্ত স্বামীদের গালে ধরিয়া স্ত্রীরা আল্লাহর দরবারে নিয়ে যাবে, বলবে আল্লাহ এই ডাকাত আমার দাম্পত্য জীবনের প্রথম অধিকারটা পর্যন্ত আদায় করেনি, আমি আল্লাহ আপনার আদালতে এর বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিবেন, দুনিয়ার জীবনে তোর স্ত্রীর মোহরের অধিকার আদায় করতেস না, আজকে আদায় কর। তখন সে বলবে, আজকে তো যে টাকাগুলি কাবিনে লেখাইছিলাম সেই টাকাগুলি সাথে নিয়ে আসেনি, কিভাবে আদায় করব? টাকা পয়সার লেনদেন নয় আজকে, শুধু সোয়াব আর গুনার লেনদেন। তোর বিবির যে পরিমাণ মহরানা তোর কাছে প্রাপ্য ছিল সেই অনুপাতে তোর নেক আমল তোর স্ত্রীরে দিয়ে দেয়। তখন যদি বলে আমার এত পরিমাণ নেক আমল অত নাই দেওয়ার মতো, তখন আল্লাহ বলবেন তোর বিবির গুণাগুলি তুই নিয়ে যা। এইভাবে হাসরের মাঠে এই ডাকাতদের মোহর পরিশোধ করা হবে। কথাটা ভালো রকম মনে রাখা দরকার, সমস্ত স্বামী নামের স্বামী নামক ডাকাতদের এই কথাটা ভালো রকম মনে রাখা দরকার। হাসরের মাঠে এই সমস্ত ডাকাতদের হাত থেকে স্ত্রীর মোহর কিভাবে পরিশোধ করা হবে? হয়তো স্বামীর নেক আমলের সওয়াব স্ত্রীকে দিয়ে দিতে হবে, আর যে স্বামীর নেক আমলের সওয়াব নাই তার স্ত্রীর গুণাগুলি তার নিয়ে যেতে হবে। এই পদ্ধতিতে হাসরের মাঠে স্ত্রীর প্রথম অধিকারটা আদায় করা হবে, মোহরের অধিকার। অনুরূপভাবে স্বামীর কাছে দাম্পত্য জীবনে স্ত্রীর দ্বিতীয় অধিকার সারা জীবনের খুরাকি জোগাড় করে দেওয়া। কেউ উপার্জন করবে আর কে উপভোগ করবে, আলোচনা হয়ে গেছে আগে। উপার্জন করবে কে আর উপভোগ করবে কে? উপার্জন করবে একমাত্র স্বামী আর উপভোগ করবে একমাত্র স্ত্রী। এটা নারীদের প্রতি ইসলামের দেওয়া দুই নম্বরের অধিকার। তিন নম্বর, সারা জীবনের পোশাক দিতে হবে। উপার্জন করবে স্বামী আর উপভোগ করবে স্ত্রী, এটা হল দাম্পত্য জীবনে স্বামীর উপর স্ত্রীর তিন নম্বর অধিকার। চার নম্বরে, সারা জীবন ভর বসবাসের উপযোগী বাড়িঘর দেবে, এটা স্বামীর প্রতি স্ত্রীর চার নম্বর অধিকার। এবং পরিশোধ করতে হবে স্বামীকে, উপভোগ করবে একমাত্র স্ত্রী। পাঁচ নম্বর, হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা, যথারীতি নামাজ রোজা ইবাদত বন্দেগী করার মাধ্যমে জীবনযাপনের ব্যবস্থা, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া, স্বামীর উপর ফরজ এই ব্যবস্থা পাওয়াটা স্বামীর কাছে স্ত্রীর পাঁচ নম্বর অধিকার। এই সবগুলি অধিকার স্বামী যখন স্ত্রীকে আদায় করবে, পরিশোধ করবে, তখন স্ত্রীর উপর স্বামীর অধিকারগুলি প্রতিষ্ঠিত হবে। আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, কার অধিকার আগে? বিবির অধিকার আগে, নারীর অধিকার আগে? যদি পুরুষ আদায় করো, যদি স্বামীরা স্ত্রীদের অধিকারগুলি আদায় করো, তাহলে এর পরে স্ত্রীর উপর তোমার অধিকার প্রতিষ্ঠিত হবে। এবার আমরা বোঝার চেষ্টা করি স্ত্রীর উপর স্বামীর কি কি অধিকার প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম, স্ত্রী স্বামীর গড় করবে। কার গড় করবে? স্বামীর গড় করবে। স্বামীর গড়ে থাকতে হবে, স্বামীর গড় দেখাশোনা করতে হবে, এটা হল স্ত্রীর উপর স্বামীর প্রথম অধিকার। বুঝে থাকলে বলুন, স্ত্রীর উপর স্বামীর প্রথম অধিকারটা কোনটা? স্ত্রী স্বামীর গড় করবে, ঘরে থাকবে। কোন স্ত্রী যদি মা বাবাকে দেখতে চায় আর স্বামীর ঘরে থেকে মা বাবাকে দেখার সুযোগ না হয়, মা বাবার বাড়ি দূরে থাকে, মা বাবা কোন দূরবর্তী কোন স্থানে অবস্থান করেন, এমত অবস্থায় কোন স্বামীর স্ত্রী মেয়ে যদি তার মা বাবাকে দেখতে চায়, স্বামীর কাছে অনুমতি চাইয়া তার বাড়ির থেকে বিদায় নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়ির থেকে অন্য কোথাও যেতে পারবে না স্ত্রী। এটা হল স্ত্রীর প্রতি স্বামীর দুই নম্বর অধিকার। এক নম্বর অধিকার, স্বামীর ঘরে থাকতে হবে। দুই নম্বর অধিকার, কোন দরকারে বাড়ির বাইরে যেতে হলে স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। এরা স্ত্রীর প্রতি স্বামীর কত নম্বর অধিকার? দুই নম্বর অধিকার। এক নম্বর অধিকার হল স্বামীর ঘরে থাকতে হবে, দুই নম্বর অধিকার কোন দরকারে স্বামীর বাড়ির থেকে কোথাও যেতে হলে স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু কোন স্বামী যদি এত বড় জালেম হয় যে তার স্ত্রীকে তার মা বাবাকে দেখার জন্য বাপের বাড়ি যাইতে দেয় না, এমন জালেম যদি হয়, তাহলে এই জালেমের অনুমতি না নিয়েই স্ত্রী মা বাবাকে দেখার জন্য বাবার বাড়ি যাওয়ার অধিকার রাখে। একটা শর্ত আছে, সন্ধ্যার আগে আগে ফিরে আসতে হবে। সকালবেলায় যেতে হবে, সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। রাত্রি যাপন করা যাবে না। বাবার বাড়ি যদি এত দূরে হয়, যেখানে গেলে দিনে দিনে ফিরে আসা যাবে না। আর এদিক দিয়ে স্বামী ও তার স্ত্রীকে মা বাবাকে দেখার জন্য বাবার বাড়ি যাওয়ার অনুমতি দেয় না। আর অনুমতি ছাড়া গেলেও রাত পোহাবার আগে ফিরে আসা যাবে না। এমন জটিল পরিস্থিতি যদি দেখা দেয়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এই ধরনের কোন রকমের জটিলতা যদি কখনো দেখা দেয়, তা কিভাবে নিরসন করতে হবে তার সুস্পষ্ট নীতিমালা, বিধিবিধান এবং সুব্যবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রদান করেছেন। আল্লাহ কোরআনে রেখায়েতে বলেন, ইযা রাআইতুম নুশুযাহুন্না ফাইযূহুন্না ওয়াতরুকূহুন্না ফিল মাযাজিআ ওয়াদরিবূহুন্না। হে স্বামীরা, যদি তোমরা মনে করো তোমাদের স্ত্রীরা এই নীতিমালা লঙ্ঘন করে চলছে, স্ত্রীরা তোমাদের অধিকার আদায় করছে না, তাহলে স্ত্রীদেরকে সংশোধন করার প্রথম পদ্ধতি তাদেরকে বুঝাও, নম্র ভাষায় আদর করে নসিহত করো, উপদেশ দাও। একদিন, দুই দিন, তিন দিন বুঝানির পরেও, নসিহত করার পরেও, উপদেশ দেওয়ার পরেও যদি কোন স্ত্রী তোমার অধিকার আদায় করে না, তাহলে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করো তাকে সংশোধন করার। সেটা হল, রাতের বেলায় তোমার বিছানা আলাদা করে নাও, এক রাত্রি আলাদা বিছানায় শুইলে পরে যদি সংশোধন না হয়, দুই রাত্রি আলাদা বিছানায় শুইলে পরেও যদি সংশোধন না হয়, তিন রাত্রি আলাদা বিছানায় শুইলে পরেও যদি সংশোধন না হয়, তাহলে তৃতীয় পদক্ষেপ গ্রহণ করো। সেটা হল, হালকা ধরনের মারপিট করতে পারো। হালকা ধরনের মারপিটের সীমারেখা ইসলামের বিধান শাস্ত্র বিষয়ক কিতাবাদিতে পরিষ্কার লেখা আছে। স্বামী অবৈধ স্ত্রীকে শাসন করার জন্য যদি মারপিট করতে হয়, চেহারায় মারতে পারবে না, মাথায় মারতে পারবে না, বুকে মারতে পারবে না, পিঠে মারতে পারবে না, শুধু হাতে আর পায়ে প্রহার করতে পারবে। কতটুকু দূরে আঘাত করতে পারবে, যতটুকু দূরে আঘাত করলে চামড়া কাটে না, চামড়া ফাটে না, রক্ত ছুটে না, দাগ পরে যায় না, এতটুকু। এদের নাম হল হালকা ধরনের মারবে। কোন অঙ্গে মারবে তাও কিতাবে উল্লেখ আছে, কতটুকু দূরে মারবে তাও উল্লেখ আছে। এই রকমের হালকা ধরনের শাসন করলেও যদি তোমার স্ত্রী তোমার ঘরে থাকে না, অন্য ঘরে চলে যায়, রাত্রিবেলা অন্যখানে থাকে, এই রকমের অবাধ্য স্ত্রীকে প্রথম পর্যায়ে নসিহত কর, দ্বিতীয় পর্যায়ে বিছানা আলাদা কর, তৃতীয় পর্যায়ে হালকা ধরনের মারপিট কর। এর দ্বারাও যদি সংশোধন হয় না, আল্লাহ কোরআনে বলেন, এই দাম্পত্য জীবনের কলহ মিটাইয়া দেওয়ার জন্য চতুর্থ পদক্ষেপ গ্রহণ কর, ফাবআসু হাকামাম মিন আহলি ওয়া হাকামাম মিন আহলিহা। স্বামীর পরিবারের দু একজন মুরব্বী, স্ত্রীর পরিবারের দু একজন মুরব্বী, এই দুই পক্ষের মুরব্বীদের কাছে বিষয়টা পেশ কর। প্রথমেই পঞ্চায়েতি আদালতে যায় না, প্রথমেই সরকারি আদালতে যায় না। কেন? আল্লাহ বলেন, স্বামী স্ত্রীর মধ্যকার অনেক ব্যাপারই তাকে গোপনীয় ব্যাপার সেবার। কোন কারণে স্বামী ঘুষা করল, কোন কারণে স্ত্রী অভিমান করল, এইগুলি সমাজের মানুষকে শুনতে দেওয়া লজ্জার ব্যাপার হয় অনেক সময়, পঞ্চায়েতের লোকদেরকে শুনতে দেওয়াও অনেক সময় লজ্জাজনক হয়, আদালতে বলা তো মারাত্মক লজ্জাজনক হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের গোপন বিষয়গুলি যেন সমাজে প্রকাশ করে লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, এজন্য বলেন, চতুর্থ পর্যায়ে তোমরা পঞ্চায়েতি বিচারে যাইও না, স্বামী স্ত্রীর ঝগড়া মিটমাটের জন্য আদালতের শরণাপন্ন হয় না, স্বামী স্ত্রীর ঝগড়া মিটমাটের জন্য আগে স্বামীর পরিবারের গরিষ্ঠ দুই একজন মুরব্বীকে অবগত কর, স্ত্রীর পরিবারের গরিষ্ঠ দুই একজন মুরব্বীকে অবগত কর। এই দুই পক্ষের মুরব্বীর একটা যোগ্যতা থাকতে হবে, সেটা হইল ইসলাম স্বামীকে কি পরিমাণ অধিকার দিয়েছে, স্ত্রীকে কি পরিমাণ অধিকার দিয়েছে, এই মুরব্বীদের জানা থাকতে হবে। মুরব্বী নিজেই যদি জানে না ছেলেরে ইসলামে কি পরিমাণ অধিকার দিল, মেয়েরে কি পরিমাণ অধিকার দিল, মুরব্বী যদি নিজেই জানে না তাহলে কেমনে বিচার করবে, কোন ফক্কল অপরাধ করলো যে নিজেই সাব্যস্ত করতে পারবে না। যে মুরব্বী নিজেই মূর্খ, এই মুরব্বী এই বিধান মত বিচার করার যোগ্যতাই রাখে না। আমাদের বর্তমান সমাজের অবস্থা এইরকমই, এই পরিস্থিতি যেখানে দাঁড়ায় সেখানে শুধু দুই পরিবারের দুই একজন মুরব্বীর কাছে বিষয়টা বললেই হবে না। দাম্পত্য জীবনের নীতিমালা, ইসলাম দাম্পত্য জীবনে স্বামীকে কি কি অধিকার দিয়েছে, ইসলাম দাম্পত্য জীবনে স্ত্রীকে কি কি অধিকার দিয়েছে, এইগুলি জানেন এমন এক দুজন বিজ্ঞ আলেমকেও এই দুই পরিবারের মুরব্বীদের সাথে সালেস হিসাবে রাখতে হবে। কথাটা বুঝতে পারতেছেন কিনা আপনারা? এমত অবস্থায় এই সালিস কমিটি বসবে, বসে দেখবে যে ইসলামের দেওয়া অধিকার মতো স্বামী অপরাধ করল না স্ত্রী অপরাধ করল। বসার পরে যদি দেখা যায় স্বামীর অপরাধ স্ত্রীর অপরাধ নাই, তাহলে তারা স্বামীকে সংশোধন করার ব্যবস্থা করবে। আর এই সালিস কমিটি বসে যদি দেখে স্বামীর অপরাধ নাই স্ত্রীর অপরাধ, তাহলে এই সালিস কমিটি স্ত্রীকে সংশোধন করার ব্যবস্থা করবে। এটা হইল দাম্পত্য জীবনের কলহ মিটমাট করার চতুর্থ পদ্ধতি। এই পদ্ধতিও যদি কখনো দুর্ভাগ্যবশত ব্যর্থ হয়ে যায় তাহলে পঞ্চম পদ্ধতি হল স্বামী তার স্ত্রীকে একটা তালাক দিয়ে, একটা তালাক দিয়ে তিন মাস আলাদা করে, তিন মাসের ভিতরে যদি সংশোধন হয়ে যায় তাহলে আর ইয়া করতে হবে না, বিচ্ছিন্ন হবে না সংসার, এই সংসারই আবার নতুন ভাবে চলতে পারবে। তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও যদি স্ত্রী সংশোধন হয় না তাহলে দ্বিতীয় মাসে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় তালাক দেবে। এর ফলে যদি সংশোধন হয় না তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেই বিবাহ বিচ্ছেদ এক পর্যায়ে হয়ে যাবে, তখন তারা ইচ্ছা করলে ভিন্ন ভিন্ন সংসারও গ্রহণ করতে পারবে স্বাধীনভাবে, ইচ্ছা করলে পুরাতন সংসারকেও আবার পুনর্গঠন করতে পারবে ইচ্ছা করলে। এইভাবে ইসলাম সুযোগ দিয়েছে ধাপে ধাপে সংশোধন কর, একসাথে তিন তালাক দিও না। ভালো রকম স্মরণ রাখবেন, একসাথে তিন তালাক দেওয়া হারাম, একসাথে তিন তালাক দেওয়া হারাম। যারা একসাথে তিন তালাক দেয় এরা মাতলামি করে বিবির সাথে, মস্তানি করে বিবির সাথে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি জানতে পারতেন কোন পুরুষ তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছে তাকে ব্যত্রাঘাত করতেন হযরত উমর, তুই এই হারাম কাজ করলে কেন, তালাক কতটা হইল কি না হইল ফতুয়া পরে হবে, তুই হারাম কাজ করলে কেন সেটার বিচার আগে। বলুন তো আমাদের সমাজে যত তালাক হয় এগুলি কি ইসলামী পদ্ধতিতে হয় না হারাম পদ্ধতিতে হয়? এগুলি বিচার কে করবে? যে স্ত্রীর অধিকার, তুমি তাকে একসাথে তিন তালাক দিতে পারো না, যে তোমার কাছে স্ত্রীর প্রাপ্য স্ত্রীর অধিকার, একসাথে তুমি তিন তালাক দিতে পারো না। একসাথে তিন তালাক দেওয়ার মানে হল কুড়ালের দ্বারা এমন একটা আঘাত করে ফেলা যে আঘাতের পরে এই কাষ্ঠখণ্ড আর কোন কাজে না লাগে, এই এইটা হইল তিন তালাক দেওয়ার পরিণতি। যাই হোক, স্ত্রী যদি অবাধ্য হয় স্বামীর ঘর করে না তাহলে স্ত্রীকে সংশোধন করার দাফে দাফে পাঁচটা পদ্ধতি দিয়েছে কোরআন। প্রথম পদ্ধতি স্ত্রীকে নসিহত করবে, দ্বিতীয় পদ্ধতি বিছানা আলাদা করবে, তৃতীয় পদ্ধতি হালকা ধরনের মারপিট করবে, চতুর্থ পদ্ধতি উভয় পক্ষের মুরব্বীদেরকে অবগত করে তাদের মাধ্যমে বিবাদ মীমাংসার ব্যবস্থা করবে। তারা যদি ব্যর্থ হয় তখন পঞ্চম পদ্ধতি অন্তত একটা তালাক দিয়েও যদি স্ত্রীকে সংশোধন করা যায়, অন্তত দুইটা তালাক দিয়েও যদি স্ত্রীকে সংশোধন করা যায় তবুও বাকি জীবনটা সুখে শান্তিতে যাপন করা যায়। বুঝে থাকলে বলুন, কোন স্ত্রী যদি স্বামীর ঘর করে না, কোন স্ত্রী যদি অন্যায় ভাবে স্বামীর অবাধ্য হয় তাহলে তাকে সংশোধন করার ব্যবস্থা কোরআন দিয়েছে কিনা? এ লোহাতারি না দাফে দাফে পর্যায় ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল পাঁচটা ব্যবস্থা প্রদান করেছে অবাধ্য স্ত্রীকে সংশোধন করার জন্য। তাই কোন স্ত্রী যদি স্বামীর গড়ে থাকে, তখন এই স্বামীর প্রতি তার যাবতীয় অধিকার প্রতিষ্ঠিত হয়। কোন স্ত্রী যদি স্বামীর গড়ে থাকতে চায় না, তাহলে স্বামীর উপর স্ত্রীর উপর স্বামীর উপর তার অধিকারগুলি প্রতিষ্ঠিত হয় না। তাহলে স্ত্রীর উপর স্বামীর অধিকার, স্বামীর উপর স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত হয় স্ত্রী স্বামীর ঘরে থাকতে চাইলে না থাকতে না চাইলে থাকতে চাই। এই জন্য স্ত্রীর উপর স্বামীর প্রথম অধিকার স্বামীর ঘরে থাকতে হবে। দুই নম্বর অধিকার, স্বামীর বাড়ির বাইরে কোথাও যাইতে হইলে স্বামীর অনুমতি নিয়ে যাইতে হবে। মা বাবাকে দেখার জন্য স্ত্রী স্বামীর বাড়ি থেকে বের হয়ে যেতে পারে, কিন্তু অনুমতি নিয়ে যাবে। স্বামী যদি জানে ময় অনুমতি দেয় না, অনুমতি ছাড়াই বাপের বাড়ি যাইতে পারে। একটা শর্তে, সন্ধ্যার আগে ফিরে আসতে হবে, রাত্রি যাপন করা যাবে না। রাত্রি যাপন সন্ধ্যার আগে ফিরে আসার সুযোগও যদি থাকে না, ওই পাঁচ পদ্ধতি কোন এক পদ্ধতিতে মীমাংসা করে নিতে হবে। বিষয়টা পরিষ্কার বুঝলেন কিনা দেখো। স্ত্রীর প্রতি স্বামীর তিন নম্বর অধিকার, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ঘরের যাবতীয় দেখাশোনা করতে হবে। অনুমতি ছাড়া কোন লোক যেন স্বামীর ঘরে না ঢুকে, স্বামীর ঘরের কোন জিনিস যেন অনুমতি ছাড়া কেউ নিয়ে যেতে না পারে, স্বামীর ঘরের কোন জিনিস যেন অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে না পারে, এই সমস্ত ব্যাপার সেবার স্বামীর ঘরের দেখাশোনা করতে হবে স্ত্রীর স্বামীর অনুপস্থিতিতে। এটা হল স্ত্রীর প্রতি স্বামীর কত নম্বর অধিকার? তিন নম্বর অধিকার। স্মরণ রাখুন, এক নম্বর অধিকার স্বামীর ঘরে থাকতে হবে, দুই নম্বর অধিকার কোথাও যাইতে হলে স্বামীর অনুমতি নিতে হবে, তিন নম্বর অধিকার স্বামীর অনুপস্থিতিতে স্বামীর গড় দেখাশোনা করতে হবে, স্বামীর গড় দেখাশোনা করতে হবে, চার নম্বর অধিকার স্বামীর সন্তানগুলি নিজের পেটে ধারণ করতে হবে। এটা স্ত্রীর প্রতি স্বামীর অধিকার। যেমন ভাবে স্বামী এক চেটিয়া ভাবেই মোহর দিবে স্ত্রীকে, তেমনি ভাবে স্ত্রী এক চেটিয়া ভাবেই স্বামীর সন্তান নিজের পেটে গ্রহণ করতে হবে, ধারণ করতে হবে। এটা কত নম্বর অধিকার? স্বামীর সন্তান স্ত্রীর পেটে ধারণ করতে হবে, কত নম্বর অধিকার? চার নম্বর অধিকার। পাঁচ নম্বর অধিকার, স্বামীর সন্তান প্রসব হওয়ার পর এই সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে খাইতে না পারে, নিজে নিজে পেশাব পায়খানা করতে না পারে, নিজে নিজে গোসল কাপ করতে না পারে, নিজে নিজে চলাফেরা করতে না পারে, ততদিন পর্যন্ত অর্থাৎ দশ বৎসর পর্যন্ত প্রত্যেকটা সন্তানকে, স্বামীর প্রতিটি সন্তানকে স্ত্রীর লালন পালন করতে হবে এবং ইসলামী আদব কায়দা শিক্ষা দিতে হবে। এটা হইল স্ত্রীর প্রতি স্বামীর পাঁচ নম্বর অধিকার। অধিকারগুলি যদি আমাদের জানা থাকে, আল্লাহ স্বামীকে কি কি অধিকার দিলেন এগুলি যদি স্বামীদের জানা থাকে, আল্লাহ স্ত্রীদেরকে কি কি অধিকার দিলেন এগুলি যদি স্ত্রীদের জানা থাকে, আর প্রত্যেকেই যদি যার যার অধিকার আদায় করে, কোনদিন দাম্পত্য জীবনে কলহর সৃষ্টি হবে না, কোনদিন স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, কোনদিন দাম্পত্য জীবন অশান্তির হবে না, শান্তির দাম্পত্য জীবন হবে। কাজেই আমাদের ভালো রকম জানা দরকার, স্মরণ রাখা দরকার যে আল্লাহ স্ত্রীদের অধিকার দিয়েছেন স্বামীদের উপর, স্বামীদের অধিকার দিয়েছেন স্ত্রীদের উপর। স্বামীরা যখন স্ত্রীদের অধিকার আদায় করবে, তখনই স্ত্রীদের প্রতি স্বামীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এমরবি আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার আছে পুরুষদের উপর যেমন ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপর, প্রত্যেকের অধিকার ওই ন্যায্য, প্রত্যেকের অধিকার ন্যায্য অধিকার। মা বোনদের পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন আমার কাছে বানানো হয়েছে। একটা প্রশ্ন হল, মহিলা ও পুরুষদের পর্দা কি কি ধরনের পোশাক দিয়ে করা, পর্দা না করলে কি শাস্তি হবে? মহিলা ও পুরুষদের পর্দা দুই রকমের আছে। একটা হইল গড়ে থাকা অবস্থায় নারীদের পর্দা, আরেকটা হইল ঘর থেকে যে বের হওয়ার বিধিবিধান আছে আলোচনা হইল। বাড়ির থেকে নারীরা যখন কোন দরকারি কাজে বের হবে, তখন পথে গাছে নারীদের দেহের পর্দা, বাড়ির ভিতরের পর্দার পদ্ধতি আলাদা, পথে ঘাটের পর্দার পদ্ধতি আলাদা। বাড়ির ভিতরের পর্দার পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অর্থাৎ হে মুসলমান পুরুষেরা, তোমরা যে ঘরে ভিন্ন নারী থাকার সম্ভাবনা আছে, ভিন্ন নারী, তোমার বিবি নয়, তোমার মা নয়, তোমার বোন নয়, ভিন্ন নারী, যে ঘরে ভিন্ন নারী থাকার সম্ভাবনা আছে সেই ঘরে তুমি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারো না। এটা হইল নারীদের ঘরের ভিতরে পর্দা রক্ষা করার ব্যবস্থা। এই জন্য মুহাজিরিনে কেরাম লিখছেন যে মুসলমান নারী, মুসলমানের কোন নারী যে কামরার ভিতরে থাকে, এই কামরার ভিতরে তার দুলাবাইয়ের ঢুকতে যদি পারমিশনের দরকার হয় না, তার দেবর যদি তার ঘরে ঢুকতে পারমিশন লাগে না, তার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এই নারীর কামরার ভিতরে ঢুকতে যদি পারমিশন লাগে না, যার যখন ইচ্ছা তখনই এই মহিলার রুমে ঢুকতে পারে, এই সিস্টেম যে পরিবারে আছে, এই পরিবারের মেয়ে লোকেরা যার যার ঘরের ভিতরে এই ব্যবহারটা, এই পরিবারের মেয়ে লোকেরা যার যার ঘরের ভিতরেই ব্যবহারটা, ইনি প্রশ্ন করেছেন, অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন যে পর্দা করার ব্যবস্থা কি। একটা হইল ঘরের ভিতরে পর্দা করার ব্যবস্থা, একটা হইল ঘর থেকে বের হলে পর্দা করার ব্যবস্থা। বলুন মুসলমান মহিলাদের ঘরের ভিতরে পর্দা করার ব্যবস্থা কি? ভিন্ন পুরুষ যেন পারমিশন ছাড়া তোমার ঘরে ঢুকতে না পারে, এটা হইল মুসলমান মহিলাদের ঘরের ভিতরে পর্দা করার ব্যবস্থা। যে মহিলার ঘরের ভিতরে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, শাশুতো ভাই ঢুকতে পারমিশন লাগে না, যে মহিলার ঘরের ভিতরে দুলাভাই ঢুকতে পারমিশন লাগে না, যে মহিলার ঘরের ভিতরে দেবর ঢুকতে পারমিশন লাগে না, এই মহিলা ফতে কাটে ব্যবহারটা না ঘরের ভিতরে ব্যবহারটা? ফতে কাটে ব্যবহারটা তো হয় যতক্ষণ ফতে চলে ততক্ষণ, আর ঘরের ভিতরের ব্যবহারটা হয় সর্বক্ষণ। ফতে কাটের ব্যবহারটা হয় যতক্ষণ ফতে চলে ততক্ষণ, আর ঘরের ভিতরের ব্যবহারটা হয় সর্বক্ষণ। যে সমস্ত মহিলারা সর্বক্ষণ ঘরের ভিতরে ব্যবহারটা, তাদের ফতে কাটের ফর্দার চিন্তা করে আর লাভ কি? আরেকটা হইল ফতে কাটের আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে যেমন ভাবে বসবাসের ঘরে থাকতে নির্দেশ দিয়েছেন, তেমনি ভাবে বিশেষ কিছু দরকারে বাড়ি ঘরের বাইরে যাওয়ার অনুমতিও দিয়েছেন। কোন কোন দরকারে সেটা আলোচনার সময় এখন নাই, বিশেষ কতগুলি দরকারে আল্লাহ নারীদেরকে বাড়ি ঘরের বাইরে যাওয়ার অনুমতিও দিয়েছেন। যেমন হজ করতে হইলে নারী ঘরের ভিতরে বসে হজ হবে না, ওয়াজ শুনতে হইলে নারী অনেক সময় ঘরে বসে ওয়াজ শোনার সুযোগ হয় না, তফসির শুনতে হইলে নারী অনেক সময় ঘরে বসে তফসির শোনার সুযোগ হয় না, যেখানে গেলে হজ হয় ঘর থেকে বের হয়ে সেখানে যেতে পারে, যেখানে গেলে চিকিৎসা হয় ঘর থেকে বের হয়ে সেখানে যেতে পারে, যেখানে গেলে ওয়াজ শোনার সুযোগ হয় ঘর থেকে বের হয়ে সেখানে যেতে পারে, যেখানে গেলে তফসির শোনার সুযোগ হয় ঘর থেকে বের হয়ে সেখানে যেতে পারে। কিন্তু আল্লাহ বলেন না তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই সমস্ত দরকারে যখন মুসলমানের নারীরা ঘর থেকে বের হবে তখন প্রাচীন যুগে অসভ্য বর্বর নারীদের মতো বেপর্দা হয়ে যাবে না। তাহলে ঘর থেকে বের হলে পর্দা কিভাবে করবে? পর্দা করবে এমন ঢিলা ডালা মোটা কাপড়ের বুরখা অথবা চাদরের দ্বারা, স্মরণ রাখতে হবে কি ধরনের পোশাক দিয়ে পর্দা করবে মেয়ের উপরে। পোশাক দিয়ে পর্দা করতে হয় না ঘরের ভিতরে, পোশাক দিয়ে পর্দা করতে হয় রাস্তাঘাটে। মেয়ে লোক যখন রাস্তাঘাটে বের হবে তখন পর্দা করার সিস্টেম দুইটা, একটা হইল চাদরের দ্বারা আর একটা হইল বুরখার দ্বারা। চাদর দ্বারা যদি ফতে কাটে মেয়ে লোকটা শরীরের পর্দা করে, তাহলে চাদরটা এমন হতে হবে যেন মাথার থেকে পাও পর্যন্ত সর্বাঙ্গ এই চাদরে জড়াইয়া যেন রাস্তার পুরুষদের দৃষ্টির আড়াল করা যায়। যে চাদরের দ্বারা সহজ হয় না, খুব কঠিন হয়, সহজ হয় বুরখার দ্বারা করবে। বুরখা এমন ভাবে বানানোই থাকে যে মাথার থেকে ভাউ পর্যন্ত গায়ে পরে দিলেই ঢাকা হইয়া যায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন পথে কাটে যে মেয়েরা বুরখার দ্বারা পর্দা করবে, এই বুরখাটা কেমন হওয়া চাই? এই বুরখাটা এমন হওয়া চাই যেন মাথার থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ ঢাকে, সর্বাঙ্গ। বর্তমানে কিছু হয়েছে, যারা বলে যে মেয়ে লোকের মুখের কোন পর্দা লাগে, এদের এই ভ্রান্ত শিক্ষা পাইয়া কিছু মেয়ে লোক বর্তমানে হতে কাটে বুরকা পরে চলে কিন্তু মুখ খোলা রাখে। এদের ব্যাপারে তফসিরের কিতাবে একটা উদাহরণ দিতেন, বড় চমৎকার উদাহরণ দিতেন। একটা পুরুষ যদি একটা মেয়েকে বিয়ে করার প্রস্তাব করে, উভয় পক্ষে যদি সাব্যস্ত হয় যে উভয় পক্ষকে আগে দেখে নিবে, স্বামী স্ত্রী উভয়ে উভয়কে দেখে নেবে, দেখার পরে যদি উভয়ে উভয়কে পছন্দ করে তাহলে বিয়ে হবে। এমন অবস্থায় ছেলেটা মেয়ে দেখতে গেল, মেয়ে বলল তুমি আমার হাত দেখে নাও, আমার পা দেখে নাও, আমার মাথা দেখে নাও, আমার চুল দেখে নাও, মুখ দেখাবো না, বলো বিয়ে করবা কিনা। কেন? চুল মুখের চেয়ে বেশি সুন্দর নয়, মাথা মুখের চেয়ে বেশি সুন্দর নয়, হাত মুখের চেয়ে বেশি সুন্দর নয়, পা মুখের চেয়ে বেশি সুন্দর নয়। কম সুন্দরটা দেখাইতে রাজি, বেশি সুন্দরটা দেখাইতে রাজি না, এমন মেয়েরে কোন ছেলে বিয়া করতে রাজি না। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, তোমাদের সুন্দর দেখাইও না, তুমি কম সুন্দর দেখাও না বোরকা দিয়া, বেশি সুন্দর দেখাও। তোমার আক্কেল বুদ্ধি গেল কোথায়? তোমার বিবেক বিবেচনা গেল কোথায়? তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? এজন্য মুফাসসিরিন কেরাম লেখেন, মেয়ে রুকের ফতে ঘাটের ফর্দা যদি বোরকা দ্বারা করে, বোরকাটা এমন হতে হবে যেন মাথার থেকে পাউ পর্যন্ত সর্বাঙ্গ ঢাকে। হ্যাঁ, রাস্তা দেখার জন্য চোখের সামনে মেঘ থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সর্বাঙ্গ ঢাকতে হবে। দুই নম্বর, বোরকাটা যেন এমন ঢিলা ডালা কাটিংয়ে তৈরি হয় যে এই বোরকাটা গায়ে দিলে শরীরের গঠন গাঠন যেন ফুটতে আনা ওঠে। বর্তমান সমাজে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় বোরকা আর একটা নিউ ফ্যাশন, বোরকা নয় নিউ ফ্যাশন। কি নিউ ফ্যাশন? বোরকা পিন্দার আগে শরীরের গঠন গাঠন এমন ভাবে ফুটিয়ে উঠে না, বোরকায় যেভাবে শরীরের গঠন ফুটাইয়া তুলে। কোন ধরনের ঢিলা ডালা বোরকা? না, টাইট ফিট বোরকা। আল্লাহ রাসুল বলেন, আখিরি জমানায় একদল অত্যাধুনিকা চরমপন্থী নারীদের আবির্ভাব হবে যারা পোশাক পইরা লেংটা থাকবে। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে পোশাক পইরা লেংটা বলতে, এর বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মধ্যে এক ব্যাখ্যা যে নারী এমন পোশাক পইরা রাস্তায় বেরিল যে পোশাক পরার কারণে পোশাক এত টাইট ফিট যে এই টাইট ফিট পোশাকের কারণে তার শরীরের গঠন গাঠন ফুটাইয়া তুলে। আল্লাহ রসুল বলেন, এমন পোশাক পিন্দা আর লেংটা থাকা সমান। সুতরাং এটারে লেংটা মার্খা বোরকা বলা যাইতে পারে, এটারে পর্দার বোরকা না বলে লেংটা মার্খা বোরকা বলা যেতে পারে। এজন্য মুফাসসিরিন কেরাম তফসিরে কিতাবে লিখেছেন, বোরখার জন্য প্রথম শর্ত মাথার থেকে পা পর্যন্ত ডাকতে হবে, দুই নম্বর শর্ত টাইট ফিট হতে হবে না ঢিলা ডালা, তিন নম্বর শর্ত হল বোরকাটা এমন মোটা কাপড়ের হতে হবে যেন বাইরের থেকে ভিতরে না দেখা যায়। বোরকার জন্য কত নম্বর শর্ত? তিন নম্বর শর্ত। সাত নম্বর শর্ত হল বোরকাটা এমন সাদা সিধা কাপড়ের হতে হবে যেন চকচক চকচকের কারণে পুরুষফলের দৃষ্টি আকর্ষণ না করে, বোরকা যেন নকশাদার না হয়। বোরকাদার বোরকা নকশাদার হইলে শাড়ি একই দুষ্কর ছিল, শাড়ির উপর দিয়ে যদি নকশাদার বোরকা পরল তাহলে শাড়ির কি দোষ ছিল? নকশায় পুরুষের দৃষ্টি আকর্ষণ করে বলে নকশা ঢাকার জন্য যেই বোরকা, সেই বোরকার মধ্যে যদি চকচকা কাপড় দিয়ে আবার নকশাই করা হইল শাড়ির কি দোষ ছিল? এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, বোরকাটা সাদা সিধা, সাদা সিধা হতে হবে, চটকদার নয়, নকশাদার নয়। এই রকম বোরকা পরে নারী বাড়ির বাইরে গেলে এটা হলো ফতে গাছের ভর্দা। বুঝে থাকলে বলুন, নারীর ভর্দা সব ক্ষেত্রে সমান না? ঘরের ভিতরের ভর্দা আলাদা, ফতে গাছের ভর্দা আলাদা। ঘরের ভিতরের ভর্দা বোরকা, ঘরের ভিতরের ভর্দা ভিন্ন পুরুষ পারমিশন ছাড়া যেন ঢুকতে পারে না, এই ব্যবস্থা যেন প্রতিটি মুসলমানের পরিবারে থাকে। এটি হল ঘরের ভিতরের ভর্দা, আর ঘরের বাইরের ভর্দা হইল বোরকা। এরপরে প্রশ্ন করেছেন, টিভি দেখা মোবাইলে গান শোনা কিরূপ গুণা? জেনে শুনে বুঝে গুণা করলে মাফ হবে কি? টিভি দেখা, টিভিতে ভিন্ন নারী ভিন্ন পুরুষের ছবি দেখা হারাম, টিভিতে ভিন্ন পুরুষের ভিন্ন নারীর ছবি দেখা হারাম। বাস, যে টিভিতে ভিন্ন পুরুষ ভিন্ন নারী দেখার নারীর ছবি দেখার ব্যবস্থা আছে, যে টিভিতে ভিন্ন নারী ভিন্ন পুরুষের ছবি দেখার ব্যবস্থা আছে, এমন টিভি দেখা হারাম। মোবাইলে গান শোনা যে কোনো অবস্থায় গান শোনা হারাম, মোবাইলে হোক যে কোনো অবস্থাতে হোক যে কোনো অবস্থায় গান শোনা হারাম। গুনা জেনে বুঝে করলে মাফ হবে কি? অবশ্যই জেনে বুঝে যারা গুনা করেছে, এরা যদি অতীতের গুনার জন্য লজ্জিত হয়ে যায় এবং গুনার অভ্যাস ছেড়ে যায়, আল্লাহর কাছে ওয়াদা করে আর ভবিষ্যৎ জীবনে কোনোদিন গুনা করবে না, আল্লাহ ওয়াদা দিয়েছেন অবশ্যই আল্লাহ সব গুনা মাফ করে দেবে। তিন নম্বর প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রীর কর্তব্য, এটা আমার আজকের আলোচ্য বিষয়, সবিস্তারে আলোচনা হয়েছে। স্বামী স্ত্রীর কর্তব্য আজকের আলোচ্য বিষয় ছিল, সবিস্তারে আলোচনা হয়েছে। স্বামী অবৈধ হলে স্ত্রীর করণীয় কি, এটাও আলোচনার ভিতর দিয়ে চলে গেছে। স্বামী যদি অবিচার করে তবু অবিচারের ব্যবস্থা আছে, স্ত্রী যদি অবিচার করে তবুও শরীয়তে তার বিচারের ব্যবস্থা আছে। মহিলা ও পুরুষরা কি আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি ছেড়ে চলে গিয়ে বৈরাগী হওয়া যায়? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা রাহবানিয়্যাত ফিল ইসলাম, ইসলাম ধর্মে বৈরাগী হওয়ার কোন ব্যবস্থা নাই। বাড়িঘর ছেড়ে দিয়ে সংসার বর্জন করে ধর্ম পালনের ব্যবস্থা ইসলামে নাই। মোবাইল ফোনে অপরিচিত লোকের সাথে কথা বলা যায় না সে কিনা? মোবাইল ফোনে মেয়ে লোকেরা অপরিচিত পুরুষের সাথে, মোবাইল ফোনে পুরুষেরা অপরিচিত নারী লোকের সাথে কথা বলার কারণে কি পরিমাণ কেলেঙ্কারী সমাজ চলছে, এটা তারা জানে? এরা জায়েজ আছে কিনা হায়া লজ্জা থাকলে এই তত্ত্ব করতে পারে? আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা নিজেদের হুকুম কায়েম করে তারা কি মুসলমান? এক কথায় জবাব দেওয়ার উপায় নাই। তফসিরের কিতাবে লেখে, নিজের ব্যাখ্যা আছে, কেউ যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের হুকুম চালু করে আর বলে যে আল্লাহর হুকুম ছাড়া শান্তি নাই, কিন্তু আমি আমার স্বার্থের কারণে আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের হুকুম চালু করলাম, তাহলে কাফের হবে না, পাপিষ্ট হবে। আর কেউ যদি বলে আল্লাহর হুকুমে শান্তি নাই আমার হুকুমে শান্তি, নিশ্চিত কাফের। পরিষ্কার হইল কিনা? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমস্ত বিষয় জেনে জীবনে আমল করার পালন করার তৌফিক দান করুন। মাথায় কাপড় না দিয়ে উজু করা জায়েজ হবে কি? উজু করার পর যদি হাঁটুর উপর কাপড় উঠে মাথার কাপড় পরে যায় এবং দূরে হাসি দেওয়া হয়, তবে উজু থাকে কিনা? এই যে কাজগুলির কথা বলা হয়েছে, মাথায় কাপড় না দেওয়া, হাঁটুর উপর কাপড় উঠা, দূরে হাসা মেয়ে লোকের জন্য, এগুলি গুনার কাজ, কিন্তু উজুর সাথে কোন সম্পর্ক নেই, উজুর সাথে কোন সম্পর্ক নাই। উজু করার সময় যদি মাথায় কাপড় থাকে না, মাথায় কাপড় না থাকা অবস্থায় কোন পুরুষে দেখে তার গুনা হবে, কিন্তু উজু হয়ে যাবে। তেমনি ভাবে কোন পুরুষে উজু করার সময় হাঁটুর উপর কাপড় উঠে গেলে যদি ভিন্ন পুরুষে দেখে এই কারণে গুনা হবে আলাদা, কিন্তু উজু হয়ে যাবে। উদে থাকতে বলুন, প্রশ্নে উল্লিখিত বিষয়গুলির সম্পর্ক উজুর সাথে না গুনার সাথে? এই কাজগুলি করলে গুনা হয় কিন্তু উজুর উজু নষ্ট হয় না। কাজেই আমরা উজুও করবো, গুনার থেকে অবেশে থাকবো, উজুও করবো, মাথায় কাপড়ও দিয়ে রাখবো, উজুও করবো, হাঁটু ঢেকেও রাখবো, উজুও করবো, অট্ট হাসি হাসবো না, এইটাই হল। وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আয় আল্লাহ আমার আজকের এই মাহফিলে তুমি কবুল মন্দ আল্লাহ আমার মা বোন যে সমস্ত দিনের ওয়াজ শুনানি হয়েছে আল্লাহ তালা এইগুলি মানিয়া চলার আমরা সবাইকে আল্লাহ আমরা জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা জীবন দিয়ে তোমার রঙে রঙিন করে দাও, তোমার হাবিবের রঙে রঙিন করে দাও। আয় আল্লাহ তোমার সমস্ত হুকুমগুলি আমরা যথারীতি রাত দিন ঘন্টা মাইনা চলার তৌফিক দান করো। আল্লাহ কাজিমুল কোরআন পরিষদ কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ কাজিমুল কোরআনের সমস্ত সমস্ত বিমারে যে সমস্ত মা বন্ধুরা আইছেন আল্লাহ তারা দিনের মধ্যে হিম্মত আতা ফরমাও। আল্লাহ এই ওয়াদগুলি যে তারা আমরা সকলের জীবনে বাস্তবায়িত করার তৌফিক সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন রাহমাতুল্লাহ।